তার কলঙ্ক যে কালো, যে কালিতে বিনোদিনী হারালো তার কুল, তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল, মেঘ কালো আধার কালো। কাশ যে সাদা ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল, সাদা যে ওই স্বপ্ন মাখা রাজহংসের পাখা, তার চেয়েও সাদা কন্যা তোমার হাতের শাখা, মেঘ কালো আধার কালো। লজ্জা রাঙা সিঁদুর রাঙা, আর রাঙা কৃষ্ণ চূড়া, রাঙা যে গো সাঝা কাশে ওই যে অস্ত রাগ, কন্যা সবার চেয়েও রাঙা তোমার আলতার ওই দাগ, মেঘ কালো আধার কালো। শস্য সবুজ পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি, দুর্বা সবুজ তার সাথে যে চির সবুজ বন, সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন, মেঘ কালো আধার কালো, আর কলঙ্ক যে কালো, মেঘ কালো আধার কালো, আর কলঙ্ক।